বিশ্ব ভুবনে খাস রহমতের ডালি নিয়ে আসে পাক মাহে রমজান। জান্নাতের ওসিলা করে যে রহমানুর রহিম দান করলেন মাহে রমজান রূপী নিয়ামত, তার কাছে একটাই ফরিয়াদ, কেয়ামতের কঠিন দিনে পাই যেন জান্নাতি সওগাত। বান্দাদের তরে রহমত করে দিলে, বান্দাদের তরে রহমত করে দিলে, পাক মাহে রমজান দিলে, পাক মাহে রমজান। আল্লাহ তুমি রহম করে এই বান্দারে তরিয়ে নিতে, আল্লাহ তুমি রহম করে এই বান্দারে তরিয়ে নিতে, দিলে পাক মাহে রমজান দিলে, পাক মাহে রমজান। বান্দাদের তরে রহমত করে দিলে, বান্দাদের তরে রহমত করে দিলে, পাক মাহে রমজান দিলে, পাক মাহে রমজান। রোজ হাশরের কঠিন দিনে আল্লাহ তোমার রহমত বিনে, রোজ হাশরের কঠিন দিনে আল্লাহ তোমার রহমত বিনে, পাবে না কেউ নাজাত আল্লাহ, পাবে না কেউ নাজাত। বান্দাদের তরে রহমত করে দিলে, বান্দাদের তরে রহমত করে দিলে, পাক মাহে রমজান দিলে, পাক মাহে রমজান। তাই গুনাহগার তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ বারে বারে, তাই গুনাহগার তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ বারে বারে, পাই যেন নাজাত আল্লাহ, পাই যেন নাজাত। বান্দাদের তরে রহমত করে দিলে, বান্দাদের তরে রহমত করে দিলে, পাক মাহে রমজান দিলে, পাক মাহে রমজান। বান্দাদের তরে রহমত করে দিলে, পাক মাহে রমজান দিলে, পাক মাহে রমজান দিলে, পাক মাহে রমজান।